বন্ধু গো চিরসাথী পথ চলা তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলা তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা সাথে রয়েছি দুজন এক ডোরে বাঁধা দুটি প্রাণ ছিঁড়বে না কহু এই বাঁধন আসলে আসুক তুফান এক সাথে রয়েছি দুজন এক ডোরে বাঁধা দুটি ভালোবাসা